আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ وَعَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم عليه السلام قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شارة من الصوف حسنا أو كما قال النبي عليه الصلاة والسلام مهان رب العالمين جني بشو جغتر مهان مالك ابن كتبالو আমাদের মহান মালিক এবং মনিব তার আলিশান দরবারে লক্ষ কোটি শুকুর ও সুজুদ, যিনি সীমাহীন দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে তার খাস বান্দাদের সাদৃশ্যতা অবলম্বন করে ইবাদতের জন্য মসজিদের পরিবেশে আসার তৌফিক দান করলেন। এজন্য প্রথমেই সেই মহান রব্বুল আলামিন এর আলিশান দরবারে মৌখিকভাবে শুকুর গুজার হই, মহব্বতের সাথে দিল থেকে কালিমাতুর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তবারক ওয়া তাআলা দয়া করুণা, তিনি আমাকে আপনাকে তার খাস বান্দাদের সাদৃশ্যতা তথা সুরত দান করেছেন। আল্লাহ তাআলা যদি চাইতেন আমাকে আপনাকে তার খাস বান্দাদের সুরত দান না করে আমাদেরকে মুসলমান না বানিয়ে বেঈমানও বানাইতে পারতেন। আল্লাহ তবারক ওয়া তাআলার দয়া করুণা, তিনি মহজ দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে তার খাস বান্দাদের তথা ইমানদারদের সুরত দান করেছেন। এখন আমি আপনি যদি একটু মেহনত করে যদি আল্লাহর কাছে দোয়া করি, মাওলা তুমি সুরত দিয়েছ, তুমি আমাদেরকে সিরত দান করো, তুমি সুরত দান করেছ, তুমি আমাদেরকে হাকিকত দান করো, তাহলে আল্লাহ তবারক ওয়া তাআলা আমাদেরকে সেই হাকিকত দান করো। জন্য ভাই আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহর খাস বান্দারা এটাই চাইছেন, সব সময় ইবাদত করেছেন আর ইবাদতের পর এটাই চাইছেন, ইয়া রব তেরে মাহবুব কি সাবা হাত লেকে আয়া হুসক হাকিকত কর দে মাই সুরত লেকে আয়া হুস মাওলা, হে মালিক, তুমি আমাদেরকে তোমার খাস বান্দাদের সুরত দান করেছ, বাহ্যিক সুরত দান করেছ। তা আমি সুরত নিয়েই এসেছি, কিন্তু তুমি যদি ইচ্ছা করো আমাকে হাকিকত দান করতে পারো, আমাকে সিরত দান করতে পারো। আল্লাহওয়ালাদের সিরত কি ছিল, আল্লাহর খাস বান্দাদের বাতেনি অবস্থা কি ছিল, সেটাও আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করতে পারেন, তথা আল্লাহ তাআলা তার বান্দাদের খাস বান্দাদের কাতারে আমাকে আপনাকে সামিল করে দিতে পারেন। যে আল্লাহর কাছে দোয়া করা খুব চাওয়া। আজকে জিলকাদ মাসের 20 তারিখ, জিলকাদ চাঁদের 20 তারিখ আজকে, সামনের মাস মাত্র 10টা দিন আছে, এরপরে আসবে সামনের মাস, মহা মহিমান্বিত মাস জিলহজ মাস, হজওয়ালা মাস, কুরবানিওয়ালা মাস, নামেই জিলহজ। জিলহজ মানেই হলো হজওয়ালা, মহা মহিমান্বিত মাস। দুইটি মহান ইবাদতকে বক্ষে ধারণ করেছে, একটি হলো হজ আরেকটি হলো কুরবানি। সাধারণ ইবাদত নয়, শুধু ইবাদত নয়, হজ আর কুরবানি ইসলামের নিদর্শনও বটে, মহান নিদর্শন, ইসলামের নিদর্শন। এই জন্য আল্লাহ তোমারক ওয়া তাআলা আমাকে আপনাকে এই সময়গুলোতে ইবাদত করার তৌফিক দান করেছেন, খুব শুকর গুজারি করা, আল্লাহ তাআলার নেয়ামতের শুকর আদায় করা, আরো বেশি ইবাদতের মধ্যে অগ্রগামী হওয়া। আল্লাহ তোমারক ওয়া তাআলা আমাকে আপনাকে এই সময়গুলো অত্যন্ত দামি সময় করে দিয়েছেন, অনেক দামি সময়। আসলে হজ আর কুরবানি দুইটি ইবাদত, মহান ইবাদত, আমার আপনার সামনে আসছে, এটার জন্য কিছু জরুরি আলোচনা। যেই আলোচনা দ্বারা হজ হবে না, কুরবানিও হবে না, সেই আলোচনাগুলো আমাদের জন্য অতীব জরুরি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইসলামের যেমন একটা কালিমা দিয়েছেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি ইসলামের কালিমা বলে? তদ্রুপ প্রত্যেকটি ইবাদতেরও কালিমা, নামাজের কালিমা আছে, হজ্জের কালিমা আছে, কুরবানির কালিমা আছে। তার মানে ওই কালিমা ছাড়া ওই ইবাদত কখনোই হবে না। হজ্জের কালিমা আমরা জানি, যারা হজ করে আসছি তারা জানি, যারা করে আসি নাই তারাও অনেকে জানি, হজ্জের কালিমা হলো তালবিয়া। তালবিয়া ছাড়া হজ হবে না। তালবিয়া যাদের মুখস্থ নাই, অর্থ সহ যাদের জানা নাই, তাদের হজ হবে না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই দোয়াটা পড়া হয় ওটাকে তালবিয়া বলা হয়, ওটাকে হজ্জের কালিমা বলা হয়। ওই কালিমা ছাড়া, তালবিয়া ছাড়া হজ হবে না, এই জন্য এটাকে হজ্জের কালিমা বলে। কুরবানির কালিমা, কুরবানির কালিমা কি? কোরআনে কারিমে বর্ণিত হয়েছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটাকে কুরবানির কালিমা বলা হয়। কথাটা ভালো করে স্মরণ রাখবেন ভাই, জবহের সময়, পশু জবহের সময় এই কালিমার মর্মার্থ অন্তরে বসানো, অন্তরে হাজির রাখা, এটা জরুরি। যদি হাজির না রাখতে পারেন, আমার আপনার পশু জবে তথা কুরবানি হবে না। মুখে পড়া মুস্তাহাব, এই দোয়াটা মুখে পড়া মুস্তাহাব জবহের সময়, কিন্তু অন্তরে রাখা এটা হলো ফরজ। কুল ইন্না সালাতি অর্থ সহ জানলে ভালো। এ নবী আপনি বলে দিন, কুল ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, অমাহিয়ায়া অমামাতি আমার জীবন এবং আমার মরণ। তার মানে আমার জীবন আর মরণের সবকিছুই লিল্লাহি রব্বিল আলামিন, ওই মহান আল্লাহ তাআলার জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক, এটাকে বলা হয় কুরবানির কালিমা। হজ্জের কালিমার দ্বারা উদ্দেশ্য কি, কুরবানির কালিমার দ্বারা উদ্দেশ্য কি, এগুলি যদি আমরা ঠিক করে না নিতে পারি, আমার আপনার হজও হবে না, আমার আপনার কুরবানি হবে। তাই হজ্জের কালিমা যেটা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটার উদ্দেশ্য হল এই যে আমার জীবনে যত আল্লাহ তাআলার হুকুম আসবে, সেই হুকুমের সামনে আমি সারেন্ডার করব, আমি মাথা নত করব, আমি সেই হুকুমের সামনে মাথা ঠোকাই দিব, আমি কোনো প্রশ্ন করব না, আমি কোনো এতরাজ করব না, আমি কোনো দ্বিধাদ্বন্দ্ব অন্তরের মধ্যে রাখবো না, কোনো কনফিউশন অন্তরের মধ্যে রাখবো না, এটাকে বলা হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হাজিরা হাজির সাহেবরা হজে গিয়ে এটা করতে থাকে, প্রতিটি মুহূর্তে করতে থাকে। হে মাওলা তোমার সামনে হাজি, তোমার হুকুমের সামনে আমি হাজি, তুমি যা বলবে আমি সব মানতে প্রস্তুত। শুধু হজ্জের যে হুকুম শুধু তাই না, আমার আপনার জীবনে আল্লাহ যত হুকুম আছে, আল্লাহ তাআলার যত হুকুম আছে, যত আদেশ আছে, যত নিষেধ আছে, সবগুলোর সামনে আমি সারেন্ডার করলাম, আমি আত্মসমর্পণ করলাম, আমি মাথা ঠোকাই দিলাম, আমার কোনো সংশয় নাই, আমার কোনো প্রশ্ন নেই। আল্লাহ তাআলার সেই হুকুম আমার বুঝে আসুক না আসুক, আল্লাহ তাআলার সেই হুকুম আমার জ্ঞানে ধরুক বা না ধরুক, আমার যুক্তিতে আসুক বা না আসুক, আমি সেটাকে মেনে নিব, আমি সেটাকে মেনে নিব এবং ওই হুকুমের সামনে আমি মাথা ঢুকিয়ে দিব, আমি সারেন্ডার করব। এটাকেই বলা হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যেই হুকুম আমার আপনার সামনে আসবে আল্লাহ তাআলা, যখন যেই হুকুম আসবে, নামাজের হুকুম যখন আসবে তখন নামাজের জন্য আমি আত্মসমর্পণ করব, যখন রোজার হুকুম আসবে আমি রোজার হুকুমের জন্য আত্মসমর্পণ করব, এরকম ভাবে জাকাতের হুকুম যখন আসবে, পর্দার বিধান যখন আসবে, প্রত্যেককে আল্লাহর হুকুম, কোনটার ব্যাপারে আমার দিলের মধ্যে সংশয় থাকবে না, কোনো কনফিউশন থাকবে না, এটাকে বলা হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আর কুরবানির যে কালিমা, সেই কুরবানির কালিমার মধ্যে ওই কথাই বলা হয়েছে যে আমার জীবনের প্রতিটি কাজ, আমার নামাজ, আমার কুরবানি, আমার অন্যান্য কাজকর্ম সব এক মালিকের জন্য, এক মালিক তিনি হলেন আল্লাহ, তার জন্যই আমার কাজ। এই জন্য আল্লাহ তবারক ওয়া তাআলা তার হুকুমের সামনে সারেন্ডার করার কথা বলেছেন, আত্মসমর্পণের কথা বলেছেন, মাথা ঝুঁকিয়ে দেওয়ার কথা বলেছেন। এখন দেখা যায় কুরবানি আমরা করি, ঠিক আছে কুরবানি করি, কিন্তু আল্লাহ তাআলার অনেক হুকুমকে আমরা জোরাঞ্জলি দিই, অনেক হুকুমকে আমরা উপেক্ষা করি, তাহলে এটা কেমন হলো? হজ করি ঠিক আছে, কিন্তু হজে যা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করে আসলাম, কিন্তু জীবনে অনেক হুকুমকে, আল্লাহ তাআলার অনেক হুকুমকে আমি বাস্তবায়ন করতে পারলাম না, সেটার সামনে মাথা ঝোঁকা দিতে পারলাম না, তাহলে আমার পরিপূর্ণ হজ হবে না। এই জন্য ভাই আল্লাহ তাআলার যত হুকুম আছে সব হুকুম আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, এটা আমার আপনার কল্যাণের জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হে ইব্রাহিম, তুমি আমার হুকুমের সামনে মাথা নত করো, আমার হুকুমের সামনে সারেন্ডার করো, মাথা ঝুঁকিয়ে দাও। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো দ্বিধা সংকোচ নাই, কোন রকমের অন্তরের মধ্যে কনফিউশন নাই, সাথে সাথে বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন। তদ্রূপ আমাকে আপনাকেও নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর প্রতিটি হুকুমকে মেনে নেওয়ার, আল্লাহ তাআলার প্রতিটি হুকুমের সামনে মাথা ঝুঁকিয়ে দেওয়ার। শুধু মাথা ঝুঁকিয়ে দেওয়া না, এই কথাও আছে সম্মান প্রদর্শন করা, আল্লাহর হুকুমের প্রতি সম্মান প্রদর্শন করা। বাস আজান হয়েছে, আমি আজান শুনছি, আমি আজানের সম্মান আর মর্যাদার জন্য আমি সব কাজ ফেলে দিয়ে আমি চলে যাব, এক মুহূর্ত আমি দেরি করব। এটা হলো আল্লাহ তাআলার হুকুমের সামনে সম্মান প্রদর্শন করা এবং মাথা ঝুঁকিয়ে দেওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই কথা বলেছেন, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু। তোমাদের মালিক তিনি হলেন একজন, এক আল্লাহ তোমাদের মালিক, ওই মালিকের সামনে সারেন্ডার করো, ওই মালিকের হুকুমের সামনে মাথা ঝুঁকিয়ে দাও। ফালাহু আসলিমু, আসলিমু মানে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, যে ধরনের হুকুম হোক না কেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদর্শ বানিয়েছেন, তাকে যে হুকুম করেছিলেন এই হুকুম স্বাভাবিক বিবেক বুদ্ধি পরিপন্থী। একটা সন্তান, একটা সন্তান, তাও বৃদ্ধ বয়সে সন্তান তিনি প্রাপ্ত হয়েছেন আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করার, অনেক রুনাজারি করার পর আল্লাহ তাআলা সেই সন্তান দিয়েছেন ইসমাইল আলাইহিস সালাম। সেই সন্তানকে জবাই করার যখন নির্দেশ আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম কোন কনফিউশন অন্তরে রাখেন নাই, কোন সন্দেহ রাখেন নাই, কোন দ্বিধাদ্বন্দ্ব অন্তরের মধ্যে রাখেন নাই, বাস হুকুমকে কার্যকর করার জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন। আর ছেলেকেও বললেন যে ছেলে আমাকে সেই হুকুম করা হয়েছে, তুমি কি বলো, তোমার মতামত কি জানতে চাই, চিন্তা ভাবনা করে বলো। আমার ছেলে, আদরের ছেলে, বুনাইয়া শব্দ কোরআনে ব্যবহার হয়েছে, বুনাইয়া শব্দ মানে অতি আদরের ছেলে, যেটাকে আমরা বাংলা ভাষায় খোকা বলি বা বাবু বলি, দিনাজপুরের ভাষায় বড় আদরের ছেলে। ডাক দিয়ে বললেন, হে আমার ছেলে, আমাকে তো অর্ডার করা হয়েছে, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমাকে আমি জব করব। সন্তানও সেরকমই সন্তান ছিলেন, যার বংশে আবির্ভূত হয়েছেন আমাদের নবী সাইয়েদুনা হাবিবুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি জবাব দিয়েছিলেন আমরা সকলেই জানি, তিনি কোন সংশয় অন্তরে রাখেন নাই, কোন দ্বিধাদ্বন্দ্ব অন্তরে রাখেন নাই, কোন কনফিউশন অন্তরের মধ্যে রাখেন নাই, বাবা অর্ডার যেহেতু করা হয়েছে আমি প্রস্তুত, আমি তীক্ষ্ণ তরবারির নিচে আমি নিজেকে সঁপে দিতে প্রস্তুত, আমি আল্লাহর জন্য কুরবান হয়ে যাব। ভাই আল্লাহ তাআলার হুকুম যেরকমই হোক না কেন, আমার জ্ঞানে ধরুক বা না ধরুক, আমার যুক্তিতে আসুক বা না আসুক, আমার অনুকূলে হোক বা প্রতিকূল হোক, সেটাকে আমি মেনে নিব, সেই হুকুমের সামনে আমি সারেন্ডার করব। অনেকে আছে কিছু কিছু বিধানকে মুসলমান কিন্তু কিছু কিছু বিধানকে কার্যত ভাবে অস্বীকার করে থাকে, কর্দার বিধান এটা ফরজ বিধান, নামাজ যেমন ফরজ কর্দার বিধান ওরকম ফরজ, নিজের অধীনস্থদেরকে নিজের স্ত্রীদেরকে নিজের মেয়েদেরকে পর্দায় রাখে না, না রাখে নামাজ পড়তেছে, রোজা করতেছে, হজ করতেছে, কর্দার বিধানকে লঙ্ঘন করে আপনি কোথায় যেতে চাচ্ছেন, এটা আল্লাহ তাআলার হুকুম। আপনার অধীনস্থদের ব্যাপারে পর্দার নির্দেশ দিতে হবে, এটা আপনার অনুকূল প্রতিকূল নয়, কিন্তু আমি আপনি ধরে রাখছি কি যে না এটা সম্ভব না, এই যুগে সম্ভব না। অনেক মুসলমান পর্যন্ত জোবান দিয়ে উচ্চারণ করে যে এই যুগে যদি নারীরা পর্দা করে তাহলে নারীরা বাহিরে যেতে পারবে না, এরা উন্নতি অগ্রগতির জন্য বাধা হয়ে যাবে, তাহলে কিভাবে দেশের উন্নতি হবে। আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করে কোনো দিন কিছু করা যায় না, কোনো কল্যাণ লাভ করা যায় না, কখনোই না। যেই রকমই হুকুম হোক আল্লাহ তাআলার, আমার আপনার জ্ঞানে ধরুক বা না ধরুক, ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাই আমাকে আপনাকে বুঝাইছেন, ভাইলা হুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের মালিক এক আল্লাহ, এক ইলাহ, এক মাবুদ, ফালাহু আসলিমু, তার হুকুমের সামনে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, বান্দা তুমি মাথা ঝুঁকিয়ে দাও, তুমি যত মাথা ঝুঁকিয়ে দিবে আমার হুকুমের সামনে, নতি স্বীকার করবে আমি তত তোমার মর্যাদাকে বাড়াই দিব। ভাই কেউ যদি আল্লাহ তাআলার হুকুমকে সম্মান প্রদর্শন করে, কথাটা খেয়াল করে, নামাজ তো আমরা সকলেই পড়ি, নামাজ সকলেই পড়ি, কিন্তু আল্লাহর হুকুমকে যদি অতিরিক্ত সম্মান প্রদর্শন করেন তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার মর্যাদাকে বাড়াইয়া দিবেন, যেটা কল্পনায় করা যাবে না এমন মর্যাদা বাড়ায়। হাদিসের কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, বড় একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি, বহুত বড় মুহাদ্দিস ছিলেন এই আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি, তিনি এক একবার যখন হাদিস পড়াইতেন, হাদিসের দরস দিতেন, তখন 40,000 লোক তার হাদিসের দরসের মধ্যে উপস্থিত হত। এই আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন হাদিসের খেদমত করেছেন, হাদিসের দরস দিয়েছেন, হাদিস পড়েছেন, পড়াইছেন, তার কত বড় মর্যাদা হইতে পারে, কত বড় মর্যাদা হইতে পারে। কিন্তু তার বাড়ির পাশে একটা প্রতিবেশী ছিল কামার, তারা খেয়াল করি ভাই আমি, তার বাড়ির পাশে একটা কামার ছিল, সাধারণ মানুষ জীবিকা নির্বাহ করত হাতুড়ি পিঠে, লোহাতে হাতুড়ি পিঠে জীবিকা নির্বাহ কামারের যেটা কাজ। আমরা কল্পনা করতে পারি যে একজন মুহাদ্দিস যিনি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির মতো মুহাদ্দিস, যিনি এক একবার দরসে হাদিস দিয়েছেন 40,000 ছাত্রকে সামনে নিয়ে, তার কোথায় মাকাম আর মর্যাদা, আর এই কামার, এই লোহার, এই কামার যে লোহা পিটিয়ে জীবিকা নির্বাহ করে, একটা সাধারণ মানুষ, আমরা তো তাকে কিছুই মনে করি, আমরা তো তাকে কোনো সিরিয়ালের মধ্যে রাখবো না। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির মৃত্যু ঘটে গেছে মৃত্যু ঘটে যাওয়ার পর তার এক শিষ্য, তার এক ছাত্র আবদুল্লাহ ইবনে মুবারককে স্বপ্নে দেখেছেন, দেখে বলেছেন যে হুজুর আপনার সহিত আল্লাহ তাআলা কি আচরণ করেছেন জানতে চাই। আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বললেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জান্নাত দিয়েছেন, তবে জান্নাতের মধ্যে আমার বাড়ির পার্শ্বের যে প্রতিবেশী ছিল, কামার ছিল, ওই কামারের মর্যাদা আমার চেয়ে এক ধাপ এগিয়ে, সেও জান্নাত পাইছে আমিও জান্নাত পাইছি, কিন্তু আমার বাড়ির পার্শ্বের প্রতিবেশী কামার তার জান্নাতের মধ্যে আমার চেয়ে এক ধাপ মর্যাদা বেশি। এই জিনিসটা আমার ঈর্ষা হয়, আমার বড় ঈর্ষা হয় যে কিভাবে সেই মর্যাদা লাভ করেছে আমি জানি না। যাই হোক, শিষ্য স্বপ্নে দেখেছে, স্বপ্নে দেখার পর পরের দিন সকালে কামারের বাড়িতে গেছে, যা বউকে জিজ্ঞাসা করেছে যে আপনার স্বামী কি আমল ছিল, এত বড় মর্যাদা, এত বড় মাকাম আল্লাহ তাআলা দান করেছে আপনার স্বামীকে, কি আমল ছিল বলেন। বউ বলছে কই তার কি আমল ছিল, তার তো কোনো আমল আমাদের নজরে পড়েনি, তার কোনো আমল আমরা দেখি না, তবে একটা জিনিস দেখেছি যে লোহা পিটিয়ে জীবিকা নির্বাহ করত, যখনই আজান শুনত, যখন আজান কানে আসত বাস, আর ওই হাতুড়িকে লক্ষ্য বস্তু ওই লোহার উপর আর মারত না, পিছনের দিকে ফেলা যায়, সাথে সাথে মসজিদের দিকে চলে যেত, তার কলমটা থাকতো মসজিদের সাথে ঝুলানো, সে কাজ করত এখানে বাজারে কাজ করত, কিন্তু তার কলম থাকতো মসজিদে ঝুলানো, এতটুক তার আমল দেখেছি যে কোনদিন আজান শোনার পর আর একটা বাড়ি এরকম হাতুড়ি দিয়ে লোহার উপরে কখনো দেয়। অনেকে আমরা মনে করি যে আজান হয়েছে বাস, আমি এই জিনিসটা বিক্রি করি, আমি এই জিনিসটা মাপে দিই, যে আজান নামাজ ধরবো অসুবিধা দেখি না, আল্লাহর হুকুমের প্রতি চরম সম্মান দেখানো, চরম সম্মান প্রদর্শন করা, মাথা ঝুঁকিয়ে দেওয়া যে আমি আমি একটা জিনিস আর পাল্লায় উঠাবো না, আমার পাল্লায় উঠাবো না, আমি বাস আজান হয়েছে আমি মসজিদেই চলে যাব, ওই মাওলার ডাকে আমি সারা আল্লাহ তাআলার হুকুমের সামনে এরকম সে সম্মান দেখাইছে, মর্যাদা দেখাইছে। আরেকটা আমল ছিল, তার বিবি বলছে আরেকটা আমল ছিল আফসোসের আমল, কি আফসোসের আমল, তো সারাদিন তো খাটনি করতো, পরিশ্রম করতো, তো ইবাদত বন্দেগি রাত্রে এসে তেমন করতে পারতো না, শুধু ফরজগুলো আদায় করতো, কিছু নফল আদায় করতো কিন্তু কম, ওই রকম পারতো না আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ যেমন পারতেন। আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই ঘরে ছাদে তাহাজ্জুদ নামাজ আদায় করে রাত্রে রুনা জারি করছেন আল্লাহ। তো এই বেচারা এই কামার লোহা পিটিয়ে সারাদিন খাটনি করেছে, আল্লাহ তাআলাকে বলতো মাওলা আমি তো সারাদিন পরিশ্রম করছি, খাটনির শরীর, এই শরীর নিয়ে আমি তো রাজ্যকে বরজ করতে পারবো, আমি তো বসে বসে থাকি না, সারাদিন পরিশ্রম করেছি, খাটনি করেছি, আমাকে যদি তুমি সহজভাবে যদি রিজিক দিতে তাহলে আমি ওই আবদুল্লাহ ইবনে মুবারকের মতো এরকম ইবাদত বন্দেগী করতাম। এটা একটা আফসোস ছিল তার দিলের মধ্যে যে আমি এটা করতে পারি না যেটা আবদুল্লাহ ইবনে মুবারক করে, এই আফসোস, যে কোনো ইবাদতের মধ্যে আফসোসের আমল, উমুক ইবাদত করতেছে আমি পারি না, উমুক এটা রাখছে আমি রাখতে পারতেছি না, এই আফসোসের আমল আপনার মধ্যে থাকতে হবে, এটা থাকলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আফসোসটাকে আমল হিসেবে কবুল আর মঞ্জুর। অনেকে হজ করে নাই দেখা গেছে, কিন্তু জীবনে এমন রুনা জারি করছে, এমন কান্দাকাটি করছে আল্লাহ তাআলার সামনে যে মাওলা আমি তো হজ্জে যাইতে পারলাম না, হজ্জের সময় হাজিদেরকে দেখে দেখে কাঁদছে, আল্লাহ তাআলা তার জীবনে হাজার হাজার লক্ষ লক্ষ হজ লিখে দিয়েছে, আল্লাহ তাআলা তার জীবনে অনেক হজ লিখে দিয়েছেন, মকবুল হজ লিখে দিয়েছেন, শুধু আফসোসের আমলের কারণে। এই সময়গুলোতে খুব কান্দাকাটি করা, রুনা জারি করা, যারা যাইতে পারি নাই বিশেষ করে আমাদের মতো লোক, তারা বেশি কান্দাকাটি করা, রুনা জারি করা, আর যাইতে পারলেও তারপরও কান্দাকাটি করা, মাওলা আরো যেন যাইতে পারি। এই আফসোসের আমল, অনেক কাজ আমরা করতে পারি না কিন্তু অন্যরা করে, তেলাওয়াত করে, কোরআনে কারিমের তেলাওয়াত করে, আমি পারতেছি না, আমি তেলাওয়াত করতে পারতেছি না, এই আফসোসের আমল। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এগুলির বড় দাম, এই দামের কারণে আল্লাহর হুকুমকে সম্মান দিয়েছে, সম্মান আর মর্যাদা দিয়েছে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাকামকে আবদুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বেশি বাড়ায়। আল্লাহ রাসূলের উপরে হাদিসে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এরকম ভাবে বিবিদেরকে সাংসারিক কাজে সাহায্য যোগান দিত, বিবিদের সাথে সাংসারিক কাজে সহযোগিতা করত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, অন্যান্য বিবিরাও বর্ণনা দিয়েছেন, যখন আজান হইতো, আজান হইতো তখন হুজুর এমন ভাবে আমাদের থেকে চলে যাইতেন মনে হয় আমাদের কাউকে চিনেন না। হুজুর আমাদের কাউকে চিনেন না, আমরা অপরিচিত কেউ, এইভাবে আমাদেরকে ফেলে রেখে তিনি চলে যান। কেন ভাই? আসলে আমাদের দিল থাকতে হবে সবসময় এভাবে। আপনি মাঠে যান, মাঠে কাজ করেন, আপনি অফিসে যান, আপনি দোকানে যান, আপনার দেহ থাকবে ওখানে, অন্তর থাকবে মুক্তিতে। অরজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদি, আল্লাহ রাসূল বলেছেন হাদিসের মধ্যে, যার অন্তর থাকবে মসজিদে আর দেহ থাকবে অফিসে, দেহ থাকবে ক্ষেত খামারে, দেহ থাকবে দোকানে, এই ব্যক্তি হল আল্লাহর খাস বান্দা, এই ব্যক্তি হল আল্লাহর খাস বান্দা। রজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, একজন মানুষ সে কাজকর্ম করবে কিন্তু তার অন্তর থাকবে মসজিদের দিকে ঝুলানো, লটকানো, যখনই আজান হবে তখনই সে মসজিদের দিকে দৌড়াবে, অন্য কোনো কিছুকে গুরুত্ব দিবে না, অন্য কোনো কিছুকে দাম দিবে না, বরং সে মসজিদের দিকে চলে যাবে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলাই সবচেয়ে বড়। এই জিনিসটা যাদের অন্তরে থাকবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মাকাম কি বাড়ায়। মুহাদ্দিস হইতে হবে না, বড় মুফাসসির হইতে হবে না, এরকম ভাবে বড় বুজুর্গ হইতে হবে না, সাধারণ মানুষের আল্লাহর ওলি হতে পারে। ভাই হাজার কুরবানি আমাকে আপনাকে এই জিনিসটাই শিক্ষা দেয়। আমি যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালি কুল্লি উম্মাতিন জালনা মানসাকা, আল্লাহ তাআলা বলেন প্রতিটি জাতির জন্য, প্রতিটি সম্প্রদায়ের জন্য আমি কুরবানির বিধান রেখেছিলাম, প্রতিটি উম্মতের জন্য কুরবানির বিধান রেখেছিলাম। তার মানে এই কুরবানির বিধান এটা তোমাদের জন্য নতুন দিয়েছি এমন বিষয় নয়, এটা পুরাতন বিষয়, নতুন কোন বিষয় নয় কুরবানির বিধান। তবে কিতাবে লিখতে যে আমাদের কুরবানি আর অতীত উম্মতের কুরবানির মধ্যে মৌলিক দুইটি পার্থক্য পরিলক্ষিত হয়, মৌলিক দুইটি পার্থক্য। এক নম্বর পার্থক্য হল যে আমাদের কুরবানি পশু জবহের মাধ্যমেই হয়ে থাকে, পশু জবহের সাথে খাস। আমাদের কুরবানি কাকে বলে? এই কুরবানির ডেফিনেশন হলো এই যে নির্দিষ্ট দিনের নির্দিষ্ট পশু জবহের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করা, এটা কি কুরবানি? নির্দিষ্ট দিনে হইতে হবে কুরবানি, নির্দিষ্ট দিন আছে, আপনি অন্যদিন কুরবানি হবে না, নফল কুরবানি হবে না, অজীব কুরবানি হবে না, ফরজ কুরবানি হবে না, যদি দিন চলে যায় কোনো কুরবানি হবে না। কুরবানির কাকে বলা হয়? যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু, যেই পশুর বর্ণনা আদেশে আছে, নির্দিষ্ট পশুর মাধ্যমে জবহের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করা, আল্লাহ তাআলার নিকটে পৌঁছে যাওয়া বান্দা, এটাকে কুরবানি। আর অতীত উম্মতের কুরবানি পশু জবহের সাথে খাস ছিল না। অতীত উম্মতের কুরবানির সিস্টেম ছিল যে কোনো বস্তু যেটা আল্লাহর জন্য উৎসর্গ করা হয়তো, আল্লাহর জন্য উৎসর্গ করা হইতো, বিসর্জন দেওয়া হইতো, চাই সেটা পশু হোক বা অন্য কোনো বস্তু হোক, তাহলে ওটাকে কুরবানি হল। এই এক পার্থক্য। আরেক পার্থক্য হলো যে অতীত উম্মতের কুরবানিগুলো কবুল হওয়া না হওয়া দুনিয়াতেই প্রমাণিত হয়ে যেত, দুনিয়াতেই প্রকাশ হয়ে যেত, বিকাশ হয়ে যেত, প্রমাণিত হয়ে যেত, কারটা কবুল হয়েছে, কারটা কবুল হয়। যার ফলে অতীত উম্মতের লোকেরা তাদের কুরবানি থেকে কেউ উপকৃত হইতে পারত না। কেমন সিস্টেম এরকম ছিল আর কি, যে অতীত উম্মতের মানুষেরা কুরবানি দিত, কুরবানির বস্তুটাকে কোনো পাহাড়ের চূড়ায় অথবা কোনো মরুভূমির ময়দানে রেখে আসত, আসমান থেকে একটা আগুন আসতো, সাদা আগুন, এই আগুন এসে যদি ওই বস্তুটাকে খায় ফেলতো, জ্বালিয়ে ফেলতো, ভস্ম করে ফেলতো, তাহলে বোঝা যেত যে এটা কবুল হয়েছে আল্লাহ তাআলা। আর যদি আসমান থেকে ওরকম সাদা আগুন এসে ওটাকে জ্বালিয়ে না ফেলতো, যদি না খায় ফেলতো, তাহলে এটাই প্রমাণিত হইতো যে এটা কবুল হয় নাই, এর উপর আল্লাহর রাগ আছে, ক্রোধ আছে, এটা কবুল হয়নি, আল্লাহর দরবারে মঞ্জুর হয়নি। আর যেটার উপর আল্লাহর রাগ পতিত হয়েছে, ক্রোধ পতিত হয়েছে, ওটা কি ধরা যায়? ওটা ধরতে গেলে তো আল্লাহর গজবে পতিত হয়েছে, এই জন্য ওটাকে ধরতে হয়ে যেত না। ফলে কি হয়তো অতীত উম্মতের কুরবানি দ্বারা তারা কেউ উপকৃত হইতে পারত না, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া আর মেহেরবানি এই উম্মতের উপরে, এই উম্মতের উপরে আল্লাহ পাকের অনেক বড় ফজল আর করম, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমাদের কুরবানির বস্তু থেকে আমরা উপকৃত হইতে পারি, দুনিয়াতে আমরা কিছুটা গোশত খাইতে পারি, তবে গোশত খাওয়ার উৎসব নয়, গোশত খাওয়া উদ্দেশ্য নয়, তবে উপকৃত হইতে পারি। অনেকে তো কুরবানিটাকে উৎসব বানিয়ে নেয়, গোশত খাওয়ার উৎসব, না, এটা গোস্ত খাওয়ার উৎসব না, এটা ইবাদত, এটা ইবাদতের তরিকাই করতে হবে আমাকে আপনাকে, মাঝখান দিয়ে একটু উপকার হবে গোস্ত খাওয়া। কিন্তু দেখা যায় অন্যান্য আল্লাহ পাকের হুকুমকে আমরা জলাঞ্জলি দিই, আল্লাহ পাকের বড় বড় হুকুমকে আমরা কুরবানি দিয়ে দিই, পায়ের তলে পদচলিত করে দিই, আমরা কোন রকমের তোয়াক্কা করি না। কিন্তু কুরবানির সময় দেখা যায় মহা উৎসব নিয়ে আমরা এরকম ভাবে বিশাল পশু কুরবানি। আসলে ভাই এই জন্য কিতাবে লিখছে কুরবানি পশু কুরবানির আগে মনের কুরবানি আগে। আমার আপনার মন আমার আপনার জন্য দুশ্মন, মন এই যে নষ্ট মন যেটা আছে এই মন কিন্তু ইবাদত করতে রাজি না। হায় স্যার যেটাকে কুপ্রবৃত্তি বলা হয় এটা আমার আপনার শত্রু, আমার আপনার জন্য সবচেয়ে বড় বাধা। এই মনকে যদি কুরবানি না দিতে পারি, মনের কুরবানি হলো সবচেয়ে বড় কুরবানি, মালের কুরবানি অত বড় না, জানের কুরবানি অত বড় না, কিন্তু মনের কুরবানি হলো সবচেয়ে বড়। এই মনের কুরবানি, মনের পশুত্বের কুরবানি আগে দিতে হবে, দিয়ে এরপরে পশু কুরবানি, তাছাড়া কুরবানি তৈরি হবে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে দিক নির্দেশনা দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দিন এই কুরবানি কার জন্য হবে, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হবে, অন্য কোন উদ্দেশ্য হবে। কুরবানির ইতিহাস অনেক পুরাতন ইতিহাস, এমনকি ইসলামের আগের যুগ জাহেলিয়াতের যুগেও মানুষেরা কুরবানি দিত, কিন্তু পশুর নামে, দেব দেবতার নামে পশু কুরবানি, দেব দেবতার নামে পশু কুরবানি দিত। বর্তমান যুগেও যারা বেঈমান আছে, যারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, তাদের মধ্যেও কুরবানির প্রচলন আছে, কিন্তু দেব দেবতার নামে, আল্লাহর জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে নামাজ যেমন আল্লাহর জন্য হয়, যাকাত যেমন আল্লাহর জন্য হয়, হজ যেমন আল্লাহ তাআলার জন্য হয়, এরকম কুরবানিটাও আল্লাহ তাআলার জন্য একশো ভাগ একশো ভাগ আল্লাহর জন্য হইতে হবে, গোশত খাওয়ার জন্য না, সমাজের চাপে পড়ে নয়, গোশত খাওয়ার জন্য না, এটা কোনো গোশত খাওয়ার উৎসব নয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে কুরবানির উদ্দেশ্যটা বলে দিয়েছেন, সেটা হলো তাকওয়া। তবে আল্লাহ তাআলা এই উম্মতের উপর একটা বড় দয়া করেছেন, এহসান করেছেন, সেটা হলো এই যে আমাদের এই দুনিয়ার কুরবানি, এই দুনিয়াতে কুরবানিটা কি কবুল হইল কি কবুল হইল না এটা প্রমাণ করবেন না, দুনিয়াতে প্রমাণ করবেন না, প্রকাশ করবেন না, বিকাশ করবেন না, এটা আখিরাতে করবেন। কেন? এই উম্মতের বড় ফজিলত আছে, বড় মর্যাদা। যদি দুনিয়াতে প্রকাশ করতো কত মানুষ অপমানিত হইতো, লাঞ্ছিত হতো, কত মানুষ পদচলিত হয়ে যাইতো, কত মানুষ এরকম ভাবে অপমান হইত। মনে করেন একজন বিশাল গরু 5 লাখ টাকা দিয়ে গরু কিনছে, গরু কিনে কুরবানি দিচ্ছে, কিন্তু কবুল হয়নি। কবুল যদি না হতো তাহলে মিডিয়ার যুগ, পত্র পত্রিকায় মিডিয়ায় এটা প্রকাশ করা হইতো, ছবি দিয়ে উমুকের নাম দিয়ে তার কুরবানি কবুল হয়নি, দেখেন। আর একজন বেচারা ছোট্ট ছাগল কুরবানি দিয়েছে, তারটা কবুল হয়েছে, ব্যাপারে দিয়ে ছোট্ট ছাগল, ছাগলের বাচ্চা। তো ভাই আল্লাহ তোমারক দয়া এই উম্মতের উপরে, এই উম্মতকে দুনিয়াতে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। আমাদের প্রতি নবীর দয়া আছে, নবীর দোয়া আছে, এই দয়া, এই দোয়া থাকার কারণে, আল্লাহ তাআলার দয়া থাকার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে এবাদত আল্লাহ তাআলার দরবারে মঞ্জুর করাইছে। এই মঞ্জুর করানোর জন্য আমার আপনার জরুরির জন্য জরুরি হল অন্তরের পবিত্রতা, অন্তরের পাক সাফ, অন্তরকে একেবারে পাক সাফ করা। এমনকি শরীকি কুরবানি হলে কোন একজন শরীকের নিয়তের মধ্যে যদি গলতি থাকে তাহলে কারো কুরবানি সই হবে। এই জন্য খেয়াল করবো ভাই, আমরা যারা কুরবানি দিব কুরবানির আগে এর প্রস্তুতি, দিলকে পাক সাফ করা, দিলকে একেবারে পবিত্র করা, যে আমি একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কুরবানি করছি, এটা ইবাদত, এটা কোনো গোশত খাওয়ার উৎসব নয়। দেখা যায় ফ্রিজ ভর্তি করে রেখে দিতে, হুজুর এক বছরের কুরবানি আর এক বছর পর্যন্ত খায়, এই বছর থেকে নিয়ে সামনে বছর পর্যন্ত একেবারে কুরবানির আগ পর্যন্ত খাবে, তাহলে এটা তো গোশত খাওয়ার উৎসব হলো, এটা তো অন্য কিছু হলো। রাখা যাবে, কিছুদিন রাখা যাবে, কিন্তু রাখাটা তো তাকওয়া নয়। তাকওয়া হলো যে আমি সব বিলিয়ে দিব, দিয়ে আমি যতটুকু পারবো অতটুকু খাবো। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন কুরবানি কারটা কবুল করবেন আর কারটা কবুল করবেন না, একটা নীতিমালা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকিন, যাদের তাকওয়া আছে যাদের অন্তরের পরিচ্ছন্নতা আছে, পবিত্রতা আছে, তাদের কুরবানি আল্লাহ তারা কবুল আর মঞ্জুর করে থাকেন। কেমন যাই হোক, কুরবানি সম্পর্কে অনেক কথা আছে। কুরবানির ইতিহাস অনেক পুরাতন ইতিহাস, আদম আলাইহিস সালামের দুই ছেলে থেকে নিয়ে আসতেছে ইতিহাস। তবে আমাদের কুরবানি এটা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে এই কুরবানি এসেছে। এই সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমা গুলোতে ধারাবাহিক ভাবে করা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার, অনুধাবন করার এবং আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله الذي خلق الإنسان وقد أتى عليه حين من الدهر لم يكن شيئا مذكورا فسواه عدله وعلى كثير ممن خلق فضله وجعله سميعا بصيرا ثم هداه السبيل ونصب له الدليل إما شاكرا وإما كفورا أما الكافرون فأعد لهم سلاسل وأغلالا وسعيرا يعذبون بأصناف العذاب ينادون ويلا ويدعون ثبورا وأما الشاكرون فنعمهم وكرمهم ولقاهم نضرة وسرورا إن هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا فسبحان من بيده ملكوت كل شيء لم يزال ولا يزال عليما قديرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الناس إني أوصيكم ونفسي أولا بتقوى الله فقد قال الله تعالى في كتابه القدير يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله فقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي عليه الصلاة والسلام اتركوا الدنيا الدنيا فإنها جيفة وطلابها كلاب أيها الناس أما قرأكم ما قال نبيكم وهو لمرضكم طبيب كن في الدنيا كأنك غريب أو عابد سبيل أيها الناس استعدوا للإيمان الصالح والأعمال الصالحة بارك الله فيكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى فذكر اسم ربه فصلى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أقول قولي هذا أستغفر الله أستغفر الله أستغفر الله لي ولكم ولسائر المسلمين أستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه نعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعه من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فانه لا يضر الا نفسه ولا يضر الله شيئا اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك صل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم بارك على محمد وازواجه وذريته قال النبي صلى الله عليه وسلم ارحم امتي بامتي ابو بكر واشدهم بامر الله عمر فاصدقهم حياء عثمان واقضاهم علي فاطمه سيده نساء اهل الجنه الحسن والحسين سيدا شباب اهل الجنه وحمزه اسد الله واسد رسولي اللهم اغفر للعباس وولده مغفره ظاهرة وباطنة لا تغادر ذنبا رضوان الله تعالى عليهم اجمعين الله الله في اصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن احبهم فبحبي احبهم ومن ابغضهم فببغضي ابغضهم خير امتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم السلطان ظل الله من اكرمه اكرمه الله ومن نهانه اهانه الله اللهم اغفر لنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم فلا تجعلنا منهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم فاشكروا لي ولا تكفروا ভাই দাঁড়িয়ে কাটা সোজা করিনি আমরা সামনের ফাঁকা জায়গা নিজ জিম্মায় পুরা করিনি আমাদের কাতার ফেরেশতাদের কাতারে সাদৃশ্য বলা হয়েছে এই জন্য খুব গুরুত্ব দিয়ে আমরা কাতার সোজা করি الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون الله أكبر সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাগুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إذا جاء ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক মুসলমান ভাই দূরের কাছে দোয়া চেয়েছেন আমাদের কাছে। এক ভাই ওনার জামাই অসুস্থ, সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আর অনেক হাজি সাহেবান যারা এখনো যান নাই, যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তারা দোয়া চেয়েছেন আমাদের কাছে। আমরা দোয়া করি আল্লাহ তবারক ওয়া তাআলা তাদেরকে সুস্থতার সাথে ইবাদত বন্দেগী তথা হজ্জের কাজ সম্পাদন করার তৌফিক দান করেন, এবং সুষ্ঠুভাবে যেন তাদেরকে আবার হজ্জে মাবরুর নসিব করে যেন ঘরে ফিরিয়ে দেন আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। মাওলানা করিম, আমরা কতগুলি গুনাহগার, খতাকার, সিয়াহগার জুমার নামাজ আনতে শাহী দরবারে তোমার শাহী দরবারে ভিক্ষুকের বেশে ভিক্ষার হাত উত্তোলন করেছি। মাওলানা করিম, মাওলা যেইভাবে অনুভব করার কথা ছিল আমরা পারি নাই মাওলা, আমাদের কমজোরির কারণে, দুর্বলতার কারণে মাওলা, আমরা কমজোর, আমরা দুর্বল মাওলা, আমরা একেবারেই অযোগ্য মাওলা, কিভাবে ইবাদত করতে হয় আমরা জানি না মাওলা। তুমি আমাদেরকে দয়া করে মেহরবানি করে এই সুরত দান করেছো মাওলা, তুমি তৌফিক দিয়েছো মসজিদে আসার মাওলা। মাওলা তোমার রহমতের ভিখারি হয়ে হাত উঠেছি মাওলা, তোমার রহমতের বদৌলতে আমাদের এই টুটা ফাটা বন্দেগীকে কবুল করে নাও মাওলা, এই বন্দেগীর ওসিলায় আমাদেরকে তোমার রহমত ভিক্ষা দাও মাওলা, তোমার মহব্বত ভিক্ষা দাও মাওলা। হজ্জের মাস তোমার খাস বান্দারা তোমার ঘরের জন্য পাগল হয়ে ছুটছে মাওলা, তোমার ঘরের তো আপ করছে জিয়ারত করছে মাওলা, মাওলা তাদের ওসিলায় আমাদেরকেও কবুল আর মঞ্জুর করো। মাওলা নিঃসন্দেহে হাজি সাহেব তোমার খাস বান্দা বাবু, মাওলা তোমার খাস বান্দাদের উচিলায় তুমি দুনিয়া টিকে রাখো মাওলা, মাওলা আমাদেরকেও তাদের কাতারে সামিল করে নাও বাবা, মাওলা হজ্জের মার তোমার মহব্বত আর ভালোবাসা দান করো মাওলা, তোমার এতটুকু মহব্বত আর ভালোবাসা দাও ইবাদতের জন্য যেন আমরা প্রস্তুত হইতে পারি মাওলা, মাওলা তোমার হুকুমকে যেন সম্মান প্রদর্শন করতে পারি এতটুক মহব্বত দাও মাওলা, মাওলা এতটুক ভয় দাও তোমার রাজাবের ভয় যতটুক ভয়ের দ্বারা নাফরমানি থেকে বাঁচতে পারি মাওলা, দয়া করে মেহরবানি করে মাওলা আমাদের ছোটা ফাটা বন্দেগীকে কবুল করে নাও মাওলা, মাওলা তোমার খাস বান্দারা যারা ইবাদত বন্দেগী করছেন মাওলা তাদের সকলের ইবাদতকে কবুল আর মঞ্জুর করে নাও মাওলা, জুমার দিন অনেক ভাই দূরের কাছে আমাদের কাছে দোয়ার আর্জি করেছেন দোয়ার প্রার্থনা করেছেন মাওলা, মাওলা তোমার সাহিদের বারে হাত উঠেছি মাওলা, মাওলা হজ্জের মাস মাওলা, মাওলা তুমি মেহরবানি করি মাওলা তোমার খাস বান্দাদের কাতারে সকলকে সামিল করে নাও মাওলা, আমাদের দিলের মধ্যে যার যে উদ্দেশ্য আছে মাওলা সেই উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও মাওলা, হাজি সাহেব যারা প্রস্তুতি নিচ্ছেন মাওলা, যারা এখনো যার নাই খুঁজতে পারেন নাই প্রস্তুতি নিচ্ছেন মাওলা তাদেরকে তুমি তোমার কুদরতে তাদেরকে তুমি হেফাজত করো, তাদেরকে সুস্থ রাখো মাওলা, মাওলা তাদেরকে সঠিকভাবে সুস্থভাবে আসানির সাথে সেখানে পৌঁছায় দাও মাওলা, আল্লাহ তাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করো মাওলা, জুমার দিন আমরা হাত উঠেছি এতিমের মতো হাত উঠেছি আমাদের আপন মানুষগুলো আজ বর্জকের বন্দিশালায় বন্দি মাওলা, মাওলা মেহরবানি করে আমাদের ইবাদতের সওয়াব আমাদের ইয়া আল্লাহ আমাদের জিয়ারতের সওয়াব ইয়া আল্লাহ তুমি আমাদের মাইয়েদের কবরে পৌঁছা দাও মাওলা, ইয়া আল্লাহ আমাদের মাইয়েদেরকে মাফ করে দাও মাওলা, পিতামাতাকে মাফ করে দাও মাওলা, ইয়া আল্লাহ পিতামাতাকে ক্ষমা করে দাও মাওলা, হজ্জের মাসের ওসিলায় তাদেরকে ক্ষমা করে দাও মাওলা, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তারাও তোমার বান্দা ছিলেন মাওলা হয়তো বা কোনো ভুল ত্রুটি করেছেন মাওলা তুমি আর হামুর মাওলা তুমি শ্রেষ্ঠ দয়ালু মাওলা তোমার দয়ার কোনো তুলনা হইতেই পারে না মাওলা, মাওলা আমাদের মাইয়ের গুলোকে রহমতের চাদরে আচ্ছাদিত করে দাও মাওলা, মাওলা মাইয়ের গুলোকে মাফ করে দাও মাওলা, মাওলা তোমার আজাব দিয়ে কোনো লাভ নেই মাওলা, মাওলা তুমি যদি পৃথিবীবাসীকে যদি তুমি রহমত দান করো মাওলা তোমার রহমতের ভান্ডারে এক চুল পরিমাণও কমবে না মাওলা, মাওলা দয়া করে মেহরবানি করে আমাদের সকল মাইয়েরকে তুমি ক্ষমা করে দাও মাওলা, জুয়ার দিন মাওলা তোমার হাবিব বলেছেন জুয়ার দিন পিতা মাতার কবরের পাশে যাওয়ার পর মাওলা আমরা যাইতে পারি নাই পিতা মাতা অসহায় অবস্থায় পেয়েছি মাওলা, মাওলা এই অসহায়ত্ব জীবন থেকে বাঁচতে পারে একমাত্র তোমার রহমতের দ্বারাই মাওলা, মাওলা আমাদের পিতা মাতার প্রতি তুমি রহমত দান করো মাওলা, আমাদের পিতা মাতাকে মাফ করে দাও রব্বিল হারহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিল হারহুমা কামা রব্বায়ানি সগীরা, মাওলা অনেক ভাই অসুস্থতা নিয়ে জুমাতে হাজির হয়েছেন জুমাতে হাজির দিয়েছেন মাওলা, মাওলা জুমার নামাজের উসিলায় তাদেরকে তুমি সুস্থতা দান করো আরোগ্যতা দান করো মাওলা, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين.